أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايا ماي بروم دايلو اللار نامي والتين والزيتون شفو التين و جايتون وطور سينين شفو السيني پربوتي وهذا البلد الأمين এবং শপথ এই নিরাপদ নগরীর لقد خلقنا الانسان في احسن تقويم আমি তো সৃষ্টি করিয়াছি মানুষকে সুন্দরতম গঠনে ثم رددناه اسفل سافلين অতঃপর আমি উহাকে হীনতাগ্রস্তদের হীনতম পরিণত করি الا الذين امنوا وعملوا الصالحات فلهم اجر غير ممنون কিন্তু তাহাদেরকে নয় যারা মুমিন ও সৎকর্ম পরায়ণ ইহাদের জন্য তো আছে নির্বিচ্ছিন্ন পুরস্কার সুতরাং ইহার পর কিসে তোমাকে কর্মফল সম্বন্ধে অবিশ্বাসী করে আল্লাহ কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন